বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনি শাশুবাই মুমুর সুরে দাউরায়ে, তাপসনি শাশুবাই মুমুর সুরে দাউরায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। জাগ পুরাতন স্মৃতি, জাগ ভুলে যাওয়া গীতি, জাগ পুরাতন স্মৃতি, জাগ ভুলে যাওয়া গীতি। জাগ অশ্রু বাষ্প সুদূরে মিলাক, জাগ জাগ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসেরও আবেশ রাশি শুষ্ক করে দাওয়াশি, রসেরও আবেশ রাশি শুষ্ক করে দাওয়াশি। আনু আনু আনু তব প্রলয়ের শাখানু, আনু আনু তব প্রলয়ের শাখ। মায়ার কুজ্ঝটি জান যাক দূরে যাক যাক যাক, এসো এসো এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনি শাশুবাই মুমুর সুরে দাউরায়ে, তাপসনি শাশুবাই মুমুর সুরে দাউরায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।